بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। যারা মাপে কম করে তাদের জন্য দুর্ভোগ, যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয় এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয়। يوم يقوم الناس لرب العالمين. তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে সেই মহাদিবসে যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালন কর্তার সামনে? كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين. এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা সিজ্জিনে আছে। আপনি জানেন সিজ্জিন কি? এটা লিপিবদ্ধ খাতা। সেদিন দুর্ভোগ হবে মিথ্যা আরোপকারীদের যারা প্রতিফল দিবসকে মিথ্যা আরোপ করে। إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين. প্রত্যেক সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠইকে বলে কে মিথ্যা আরোপ করে, তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে পুরাকালের উপকথা। كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون. كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لصال الجحيم. কখনো না, বরং তারা যা করে তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে। কখনো না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে, অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে। كتاب الأبرار لفي عليين وما أدراك ما عليون كتاب مرقوم يشهده المقربون. এরপর বলা হবে একেই তো তোমরা মিথ্যা আরোপ করতে। কখনো না, নিশ্চয়ই সৎ লোকের আমল নাম আছে ইল্লিনে। আপনি জানেন ইল্লিন কি? এটা লিপিবদ্ধ খাতা। আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে। ইন্নাল আবরার লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون